নির্দিষ্টের উপর বয়ন করার জন্য উপস্থিত হচ্ছেন। উপমহাদেশের অন্যতম প্রতীক মুখাত্তরে কোরআন বাংলার মুসলিম জনতার প্রাণী আন্তর্জাতিক ইসলামী দেওয়ার সম্মানের প্রধান আকর্ষণ ফকির ইসলাম لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام সম্মানিত সতী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান বাইসব, আমার আলোচ্য বিষয়ে ঘোষণা করা হয়েছে প্রকৃত শিক্ষা কি। এই বিষয়ের উপর অতি সংক্ষেপে আলোচনা করার জন্য আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরা রহমান এর প্রথম তিন আয়াত তিলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতগুলির মর্ম সহজে বোঝার জন্য আয়াতগুলির তফসির থেকে কিছু ধারাবাহিক কথা বলা দরকার এবং সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থে কিছু কথা আনুষঙ্গিকভাবে আলোচ্য বিষয়ের বহির্ভূত হতে পারে, তবে সেই বিষয়গুলি মূল বিষয় বোঝার পক্ষে সহায়ক হবে ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান। এক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসিদ্ধ 99টি নাম আছে। তাফসীরের কিতাবাদিতে উল্লেখ আছে আল্লাহর 99 নাম প্রসিদ্ধ, অপ্রসিদ্ধ নামের সংখ্যা 10,000-এর চেয়েও বেশি। আল্লাহর প্রসিদ্ধ 99 নামের এক নাম রহমান। যে সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের লোকেরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত। আল্লাহর নাম যে আল্লাহ তা জানত। ব্যবধান শুধু মুসলমানদের সাথে এতটুকু ছিল যে তারা আল্লাহর সাথে অন্যান্য দেব দেবীকেও শরীকদার মনে করত এবং সেগুলোর পূজা করত। কিন্তু আল্লাহকে আল্লাহ নামেই ডাকত এবং আল্লাহর নাম যে আল্লাহ তা জানত। কিন্তু আল্লাহরই আরেক নাম রহমান এটা তারা জানত। আল্লাহর যে আরেক নাম রহমান তা জানত না। এরা আল্লাহর সামনেও মাথা নত করত, দেব দেবীর সামনেও মাথা নত করত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না। মুসলমান শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে। এ ঘোষণা দেওয়ার কিছুদিন পর আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতাংশ নাযিল করলেন যা তেলাওয়াত করলে এবং শুনলে সেজদা দেওয়া ওয়াজিব হয়। এজন্য এই রকম আয়াত কোন সময় মাইকে তেলাওয়াত করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ মাইকে তেলাওয়াত করলে যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তত দূর পর্যন্ত যত লোকে শুনবে তাদের কেউ যদি সেজদা না করে সকলের সমপরিমাণ গুনাহ তেলাওয়াতকারীর আমলনামায় লেখা হবে। এজন্য আমি সেই আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করতে পারছি না, যার অর্থ হল তোমরা রহমানকে সেজদা করো। যেহেতু কুরাইশ বংশের মূর্তি পূজারীরা জানত না যে আল্লাহরই আরেক নাম রহমান, এদিকে আল্লাহ রসুল একবার ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, আবার আয়াত নাযিল হল রহমানকে সেজদা করো, তখন তাদের প্রশ্ন জাগল। মুহাম্মদ একবার বলল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আবার বলতেছে রহমানকে সেজদা করতে হবে, তাহলে তো তার কথা দুইটা পরস্পর বিরোধী হয়ে গেল। রহমানকে যাকে আল্লাহকে সেজদা করার পরে আবার রহমানকেও সেজদা করতে হবে, সেই রহমানকে। এরা যখন প্রশ্ন উত্থাপন করল রহমানকে, সেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরায়ে রহমান নামে নামকরণ করেছেন। গেল সূরার শানে নুজুল এবং রহমান নামে নামকরণের কারণ। শানে নুজুল এবং ওয়াজহ তাসমিয়া, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সূরাটি নাযিল করলেন এবং কেন আল্লাহ সূরাটির নামকরণ করলেন সূরাতুর রহমান করে, এই দুই প্রশ্নের জবাব। যেহেতু এরা প্রশ্ন উত্থাপন করেছিল রহমান আবার কে, এ প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করেছেন, এজন্য সূরার নামকরণ করেছেন সূরাতুর রহমান। আর সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় দিয়েছেন এবং আল্লাহর রহমানের পরিচয় দেওয়াটা এত অনুপম ভঙ্গিতে, সেই ভঙ্গিটা আপনাদের বুঝাবার জন্য আমার আগে গ্রামারের একটা সূত্র বুঝাতে হয়। যে কোনো ভাষার গ্রামার মতে কোন একটা কথা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত কথাটার দুইটা অংশ থাকে না। বাংলা ব্যাকরণ মতে একটা কথা পরিপূর্ণ হওয়ার জন্য প্রধানত যে দুটি অংশের দরকার, এর প্রথম অংশ অংশটিকে বাংলা ব্যাকরণের পরিভাষায় বলা হয় উদ্দেশ্য, আর দ্বিতীয় অংশটিকে বলা হয় বিধেয়। আরবি গ্রামার মতে একটা কথার যে প্রধান দুইটা অংশ ছাড়া কথাটি পরিপূর্ণ হয় না, এর প্রথম অংশটাকে বলা হয় মুত্তাদা, দ্বিতীয় অংশটাকে বলা হয় খবর। ইংলিশ গ্রামার মতে একটা সেন্টেন্স যে দুইটা অংশ ছাড়া পার্ট ছাড়া কমপ্লিট হয় না, এর প্রথমটার নাম সাবজেক্ট, দ্বিতীয়টার নাম প্রেডিকেট। আপনারা এখন যারা যে ভাষার গ্রামার বুঝেন সেই অনুপাতে বোঝার চেষ্টা করুন। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সূরায়ে রহমানের প্রথম আয়াতটি একটা মাত্র শব্দ, আর রহমান, যে দুইটা অংশ মিলে একটা পরিপূর্ণ কথা হয় দুইটা অংশ নাই, মাত্র একটা অংশ আছে আর রহমান। সুতরাং প্রথম আয়াতটা কি একটা পরিপূর্ণ কথা? একটু দয়া করে বলুন, পরিপূর্ণ নয় কেন? যে দুই অংশ লাগে কথা পরিপূর্ণ হওয়ার জন্য, এর এক অংশ আছে আর এক অংশ নাই, এই জন্য কথাটা পরিপূর্ণ নয়। এখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, একটা পরিপূর্ণ কথাকে আল্লাহ একটা পরিপূর্ণ আয়াত সাব্যস্ত করলেন কেন? কথা পরিপূর্ণ নয় অথচ আয়াত পরিপূর্ণ, আর রহমান আয়াত পরিপূর্ণ। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বিষয়টা? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আর রহমান শব্দটাকে আল্লাহ মুত্তাদা সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতটাকে সাব্যস্ত করেছেন খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালিস, তারপরের আয়াত খবরে রাবে, তারপরের আয়াত খবরে খামিস, তারপরের আয়াত খবরে সাদিস। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করেছেন এবং সবগুলি খবরের একটা মাত্র মুক্তাদা সাব্যস্ত করেছেন, সেটা হলো আর রহমান। যে এই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় হয়ে যায়। যারা আরবি গ্রামার বুঝে না তারা এইভাবে বললে বুঝবে না, এই জন্য যারা বাংলা ব্যাকরণ বুঝেন তাদের ভঙ্গিতে বলি। বাংলা ব্যাকরণের পরিভাষায় একটা বাক্য পূর্ণ হয় দুইটা অংশের দ্বারা, প্রথম অংশের নাম উদ্দেশ্য, দ্বিতীয় অংশটির নাম বিধেয়। আর রহমান একটা শব্দ, এটাকে আল্লাহ উদ্দেশ্য সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতটাকে সাব্যস্ত করেছেন প্রথম বিধেয়, তারপরের আয়াত দ্বিতীয় বিধেয়, তারপরের আয়াত তৃতীয় বিধেয়, তারপরের আয়াত চতুর্থ বিধেয়, তারপরের আয়াত পঞ্চম বিধেয়, তারপরের আয়াত ষষ্ঠ বিধেয়, তারপরের আয়াত সপ্তম বিধেয়, উদ্দেশ্য এক। এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পরিভাষায় বলি, সূরাতুর রহমানের প্রথম আয়াতটি হলো আর রহমান, এটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতটা হইল ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট, তারপরের আয়াত সিক্সথ প্রেডিকেট। এইভাবে সূরার সর্বশেষ আয়াত পর্যন্ত এক একটি আয়াতকে এক একটি প্রেডিকেট সাব্যস্ত করে, সকল প্রেডিকেটের জন্য একটা মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। কেন আল্লাহ এমনটা করলেন? কারণ রহমান সংক্রান্ত প্রশ্নের জবাবে সূরা নাযিল করেছেন। মুশরিক মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল মানির রহমান, প্রশ্নের জবাবে রহমান আবার কে? প্রশ্নের জবাবে যেহেতু আল্লাহ সূরায়ে রহমান নাযিল করেছেন, এ কারণে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। এইভাবে প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন, এজন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুর রহমান। এতক্ষণে আমরা দুটি জিনিস বুঝতে পারলাম, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ সূরাটি নাযিল করেছিলেন, যাকে তাফসীরের পরিভাষায় শানে নুজুল বলা হয়, কোন কারণে আল্লাহ সূরাটির নাম সূরাতুর রহমান করলেন, যাকে নামকরণের কারণ বলা হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি পূর্ববর্তী সূরার সাথে এই সূরার যোগসূত্রটা কি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কুরআন তাফসীরের মূলনীতি বিষয়ক কিতাবে লিখেছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, 6666 আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, পবিত্র কোরআনের সূরার সংখ্যা যে 114, এতে কারো কোনো রকমের দ্বিমত নাই, কিন্তু আয়াত সংখ্যা 6666 কিনা এটা নিয়ে বিস্তর দ্বিমত আছে। এই সমস্ত দ্বিমতে মুসলমানদের মুসলমানি জীবনযাপনে কোনো ব্যাঘাত হয় না, সুতরাং এই দ্বিমত আপত্তিকর নয়। দারুল উলুম দেওবন্দের পিতৃ সন্তান আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গণনা মতে সমস্ত কোরআনের আয়াত সংখ্যা 6666, অন্যান্য বর্ণনা মতে অন্যান্য সংখ্যার উল্লেখ আছে। যাই হোক, জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি আল ইত্তান নামক কিতাবে লিখেছেন, কোরআন শরীফের সবগুলি সূরা এবং সবগুলি আয়াতকে আল্লাহ যে বিন্যাসে বিন্যস্ত করেছেন, এর মধ্যে রয়েছে একটা গভীর যোগসূত্র, একটা গভীর কানেকশন, আগের আয়াতের সাথে পরের আয়াতের একটা গভীর কানেকশন আছে, যে কারণে এই আয়াতের পাশে এই আয়াতকে স্থাপন করা হয়েছে। আগের সূরার সাথে পরের সূরার একটা গভীর কানেকশন আছে, যে কারণে ওই সূরার পাশে এই সূরাকে স্থাপন করা হয়েছে। এটাকে তাফসীরুল কোরআনের পরিভাষায় রক্তে আয়াত এবং রক্তে সুয়ার বলা হয়। কোরআন তাফসীরের পরিভাষায় এই যোগসূত্রটাকে, এই কানেকশনটাকে রক্তে আয়াত এবং রক্তে সুয়ার বলা হয়। আল ইতকান কিতাবে আল্লামা সুয়ুতি বলেন, এই আয়াতগুলির পারস্পরিক কানেকশন সূরাগুলির পারস্পরিক যোগসূত্র বুঝতে পারলে কোরআনের মর্মবাণী বোঝা সহজ হয়ে যায়। আর আয়াত এবং সূরাগুলির পারস্পরিক সম্পর্কটা বুঝতে ব্যর্থ হলে কোরআনের মর্মবাণী বোঝা কঠিন হয়ে যায়। সুতরাং সূরাতুর রহমানের বিষয়টা আমাদের বোঝার সুবিধার্থে বুঝতে হয় আগের সূরার সাথে এই সূরার কানেকশনটা কি, মর্মগত সম্পর্কটা কি। সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরার নাম সূরাতুল কমর। সূরাতুল কমরের শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিকভাবে যে বিষয়টা আল্লাহ আলোচনা করেছেন সেটা হল অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। সূরাতুল কমর সূরাতুর রহমানের পূর্ববর্তী সূরা। এই সূরার মৌলিক বিষয়বস্তু হল অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ। আর সূরাতুর রহমানের মৌলিক বিষয়বস্তু হইল বাধ্য বান্দাদের পুরস্কারের বিবরণ। এক কথায় আগের সূরার মধ্যে আল্লাহ আযাব গজবের বিবরণ দিয়েছেন, আর পরবর্তী সূরাতে আল্লাহ নিয়ামত এবং রহমতের বিবরণ দিয়েছেন। গজব আর রহমত, এই দুইটা এই দুই সূরার মূল আলোচ্য বিষয়। গজবে আর রহমতে কোনো কানেকশন আছে না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী। তাহলে কোন কানেকশনের কারণে, কোন যোগসূত্রের কারণে, কোন রক্তের কারণে আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কামারের পাশে রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমান স্থাপন করলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাহ্যিক দৃষ্টিতে গজব আর রহমত পরস্পর বিরোধী হলেও একজন মুমিন সঠিক অর্থে মুমিন হতে গেলে তার অন্তরে এই দুইটা জিনিসের সমষ্টি থাকতে হবে। যার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে এবং সাথে সাথে আল্লাহর রহমতের আশা আছে, সেই ব্যক্তি হবে আল্লাহর পরিপূর্ণ ইমানদার বান্দা। যার অন্তরে গজবের ভয় নাই অথবা রহমতের আশা নাই, সে আল্লাহর বাধ্য বান্দা নয়। সুতরাং একটা মানুষ খাঁটি মুমিন হওয়ার জন্য তার অন্তরে দুইটা জিনিস স্থাপন করতে হবে। কটা জিনিস? দুইটা জিনিস, গজবের ভয় আর রহমতের আশা। যদি কোনো মানুষের অন্তরে গজবের ভয় থাকে না, সে বেপরোয়াভাবে পাপ করবে। আর যদি কোনো বান্দার অন্তরে রহমতের আশা থাকে না, তাহলে সে আর এবাদত বন্দিগি করার আগ্রহ তার থাকবে না, আগ্রহ হারিয়ে ফেলবে। গজবের ভয় থাকলে নিষিদ্ধ কাজ বর্জন করবে, রহমতের আশা থাকলে এবাদত বন্দিগিতে আগ্রহী হবে। একদিকে নিষিদ্ধ কাজ হারাম কাজ বর্জন করতে হবে, এটার জন্য ক্রিয়াশীল হইল গজবের ভয়, অপরদিকে এবাদত বন্দিগি করতে হবে, এটার জন্য ক্রিয়াশীল হল রহমতের আশা। সুতরাং গজবের ভয় আর রহমতের আশা দুইটা জিনিস দুইটা অন্তরে থাকলে মুমিন হবে না একটা অন্তরে থাকতে হবে? দুইটা জিনিস একত্রে একটা অন্তরে থাকতে হবে। সেই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ গজবের বিবরণ সম্বলিত সূরাতুল কমর এর পাশাপাশি রহমতের বিবরণ সম্বলিত সূরাতুর রহমানকে পবিত্র কোরআনে স্থাপন করেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দুইটা জিনিসের সমষ্টির নাম ওই আল্লাহর মারিফত। এই দুইটা জিনিসের সমষ্টির নাম আল্লাহর মারিফত। বাংলাদেশ তো বর্তমানে মারিফতের সাগর, যথায় তথায় মারিফতের সম্রাট গজা, ফতে গাছে আনাছে কানাছে যখন তখন যেখানে সেখানে অলিকুল শিরোমণি সুফি সম্রাট গজায়। গজায় কিনা গজায় না? এইরকম মারিফতের সম্রাট গজাবার সবচেয়ে বেশি উর্বর স্থান বাংলাদেশে দুইটা, এক নম্বর চিটাগাং, দুই নম্বর সিলেট। যখন তখন যেখানে সেখানে যথায়তায় মারিফতের সাম্রাজ্য যাবার উর্বর জমি বাংলাদেশে কতটা? এক নম্বর চট্টগ্রাম, আর দুই নম্বর সিলেট। আপনাদের থা আর আমাদের থা। এই জন্য নিতান্ত আনুষঙ্গিক ভাবে এই দুইটা জিনিসের সমষ্টির নাম যেহেতু মারিফত, এই জন্য মারিফত সম্পর্কেও কিছু কথা বলা দরকার মনে করি। এটাও মানুষ গড়া শিক্ষার মূল। এলমে মারিফতই আসলে মানুষ গড়ার প্রকৃত শিক্ষা। এলমে শরীয়ত মানুষ গড়ার শিক্ষা, ওটা প্রাথমিক পর্যায়। আর এলমে মারিফত হল সত্যিকারের অর্থে মানুষ গড়ার শিক্ষা, এটা চূড়ান্ত পর্যায়। মারিফত শব্দের অর্থ পরিচয়, মারিফত শব্দের অর্থ পরিচয়। পরিভাষাগত ভাবে মারিফত বলা হয় আল্লাহর পরিচয়কে। পরিভাষাগত ভাবে যে কোনো পরিচয়কে মারিফত বলে না, আল্লাহর পরিচয়কে মারিফত বলে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যে ব্যক্তি আল্লাহর শাস্তির ভয়ে পাপ ছেড়ে দিল, আল্লাহর রহমতের আশায় এবাদতে লিপ্ত হইল, সেই ব্যক্তির মধ্যে আল্লাহর সঠিক পরিচয় লাভ করল, এই লোকটা মারিফত হাসিল করল। কথা বুঝতে পারেন? যে ব্যক্তি আল্লাহর শাস্তি ভয় পায় না, এজন্য হারাম কাজ ছাড়ে না, যে ব্যক্তি আল্লাহর রহমতে আশাবাদী হতে পারে না, যে কারণে এবাদত বন্দেগী করে না, তার মধ্যে আল্লাহর সঠিক পরিচয় নাই, তার মধ্যে আল্লাহর মারিফত নাই। কিন্তু আমার জানা মতে বাঙালি জাতি এত বড় চালাক, যদি কোনো একটা বাঙালিকে জিজ্ঞেস করেন তুমি কি আল্লাহর শাস্তি ভয় পাও, বলবে ভয় পাবো না কেন, আমি কি মুসলমান না। যদি কোনো একটা বাঙালিকে প্রশ্ন করেন তুমি কি আল্লাহর রহমতের আশা করো, বলবে আশা করবো না কেন, আমি কি মুসলমান নই। শরহে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সংক্রান্ত কিতাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস সংক্রান্ত কিতাব, শরহে আকীদাতুত তাহাবীর। যেমন ভাবে বাংলার আনাচে কানাচে মারিফতের সম্রাট গজায়, ঠিক তেমনি ভাবে রসুলের সুন্নত বিবর্জিত অজস্র বিদাতে লিপ্তরা আনাচে কানাচে সুন্নি নামে গজায়। এই জন্য কথা কোন দিকে বলবো কোন দিকে না, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা, আমি এই সমস্যার সম্মুখীন। অতি সংক্ষেপে বলতে চাই, আহলে সুন্নত ওয়াল জামাত কথার অর্থ হল সুন্নতের অনুসারী এবং জামাতের অনুসারী। সকল প্রকার বেদাতি চক্রান্ত আর গুমরা করবো কিনা বলবো না, সেটা আমার ব্যাপার, শুনবেন কিনা শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। কি বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এর অর্থ হল সুন্নতের অনুসারী, জামাতের অনুসারী। সুন্নত বিবর্জিত অজস্র বেদাতে লিপ্ত দের সুন্নি উপাধিতে ঢুকায় পড়ে যেন আপনাদের ইমান বরবাদ না করেন, সেজন্য আজ থেকে বাকি সারা জীবন ভর স্মরণ রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ নাকি। আসলে সুন্নতের তো সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের তো জামাতের অনুসারী, কিন্তু ব্যাখ্যায় মনে রাখতে হবে আসলে সুন্নত এর অর্থ যে সুন্নতের অনুসারী। কার সুন্নত? নবীর সুন্নত। ওয়াল জামাতের অর্থ যে জামাতের অনুসারী। কার জামাত? গোলাম আহমদ কাদিয়ানির জামাত। তারাও তো বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত। গোলাম আহমদ কাদিয়ানির দলে নিজেদেরকে জামাত দাবি করে কিনা? করে। ভালো রকম স্মরণ রাখবেন, যারা নিজেদেরকে জামাত দাবি করে তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না, নবীর সুন্নতের অনুসারী যারা আর সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী যারা তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। আপনারা বিরক্ত না হলে আমি আপনাদের কাছে আবার জিজ্ঞেস করতে চাই, আহলে সুন্নাত অর্থ কি? কার সুন্নতে? ওয়াল জামাত অর্থ কি? না হয় নাই, ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, কিন্তু কার জামাতে? আহলে সুন্নতের তো সুন্নতের অনুসারী, এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল নবীর সুন্নতের। ওয়াল জামাতের তো জামাতের অনুসারী, এটা শাব্দিক অর্থ, ব্যাখ্যা হইল একদিনের জামাত নয়, সাহাবায়ে কেরামের জামাত। এখন যদি কোন লোক নবীর সুন্নতের অনুসরণ করবে, দূরের কথা, নবীর সুন্নতকে অনুসরণীয় মানেই না, সে আসলে সুন্নি না বেদাতি। ঠিক তেমনি ভাবে কেউ যদি সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করবে, দূরের কথা, সাহাবাগণের জামাতকে অনুসরণীয় মানেই না, তাহলে সে শুধুমাত্র আমলি বেদাতি নয়, নিকৃষ্টতম